শব্দ তুলছ চায়ের কাপে ঝড়, সেই তো রাত করে রুটিনে ফিরছ বাড়ি, সেই তো তুলছ চায়ের কাপে ঝড়, সেই তো রাত করে রুটিনে ফিরছ বাড়ি, সেই তো হামাগুড়ি দৌড়বা পিছুটান মুখে বেজায় হাসি হৃদয়ে খান খান, এর চেয়ে ঢের ভালো সরিয়া মেরে আলো বেওয়ারি সুরগান। সেই তো শহরে কালো ধোয়ার দিন অবাক গোধুলি সূর্য রঙিন, সেই তো শহরে কালো ধোয়ার দিন অবাক গোধুলি সূর্য রঙিন, মেশিনে মানুষে ছোটা ছুটি দৌড় তবু পাখি ডেকে আনে নতুন ভোর, তুমি তো বলেছিলে এমন কিছু হলে আধার রাত্রি সহসা না ফুরালে, শহরে কিংবা গ্রামে প্রতিটি মানুষের প্রাণে, সেই তো রাত করে রুটিনে ফিরছ বাড়ি, সেই তো তুলছ চায়ের কাপে ঝড়, সেই তো রাত করে রুটিনে ফিরছ বাড়ি, সেই তো হামাগুড়ি দৌড়বা পিছুটান মুখে বেজায় হাসির।